রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। ওমর সেই ব্যক্তিটিকে বলছেন, বাইতুল মালের যে সম্পত্তি যা কিছু রয়েছে এগুলি এসেছে সেই সমস্ত সাহাবাদের প্রচেষ্টার মাধ্যমে যারা দিনের জন্য যুদ্ধ করেছেন, সহায়ক গ্রহণ করেছেন। আর এখন কিনা তুমি আমাকে বলছো যে আমি এই মেয়েটিকে যা প্রদান করেছি তার পরিমাণে বেশি হয়ে গিয়েছে। কাজে ওমর কোনো খাতা হয়ে গেলাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন তাদের অবদানকে কখনো তুলে যেতেন। ওমর কোনো খাতা তিনি শহীদের পরিবারের যত্ন নিতেন, তিনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকতেন, কারণ সেই সমস্ত ব্যক্তিরা তাদের সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের দিনের জন্য, তাদের দিনকে পরিষ্কার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গমনকারী সফরের যা সামগ্রী সেগুলি প্রস্তুত করে দেয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গমনকারী সমপরিমাণ সওয়াব লাভ করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গমনকারীদের পরিবার পরিজনের উত্তম রূপে দেখাশোনা করে, তাদের উপর খরচ করে, সেও আল্লাহর রাস্তায় গমনকারীদের সমপরিমাণ সওয়াব লাভ করে। কাজে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করলো, সেও যুদ্ধের সওয়াব লাভ করলো, সেও যুদ্ধ করলো, এবং যে ব্যক্তি কোনো মুজাহিদের পরিবারের খেয়াল রাখলো, তাদের প্রয়োজনগুলিকে পূরণ করলো, সেও যুদ্ধ করলো, সেও সমপরিমাণ সওয়াব লাভ করলো। কাজে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার কাজের মাধ্যমে মদিনাতে অবস্থান করেই একজন আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদ তার সমপরিমাণ সওয়াব লাভ করছিলেন, কারণ তিনি সেই মুজাহিদ শহীদ তাদের পরিবারগুলো দেখাশোনা করছিলেন এবং সেটাই ছিল তার জন্য করণ। সেই সময়ে সাহাবার তরুণদের সময়ে যখন একজন মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যেতেন, তিনি যে একটি সরকারে বের হয়ে যেতেন কোনো ধরনের কিছু টান তাকে আটকে রাখতেন, কারণ তিনি মানসিকভাবে প্রশান্তি লাভ করতেন। তিনি জানতেন যে তিনি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পথে বসে যাবে না, বরং অন্যান্য মুসলিমরা যারা রয়েছেন তারা তাদের সেই বিপদে এগিয়ে আসবেন এবং তাদেরকে সহযোগিতা প্রদান করবেন। এটা বর্তমান যুগের বা পরবর্তী সময়ের মতো নয়, পরবর্তী সময়ে আমরা দেখতে পাই কিন্তু বর্তমান সময়ে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছেন, জিহাদ করছেন, তাদেরকে মুসলিম সমাজের মানুষেরা সম্পূর্ণভাবে বর্জন করে এবং বয়কট করে, তাদের প্রয়োজন পূরণ করা দূরে থাকুক, বরং তাদের থেকে দূরত্ব অবলম্বন করে কীভাবে নিজে নিরাপদ থাকবো সেই চিন্তা করতে তারা ব্যস্ত থাকে। আল্লাহর জন্য জিহাদ সাবিলিল্লাহ যারা যুদ্ধ করছেন এবং একইভাবে আল্লাহর দিনের জন্য কাজ করার কারণে তাদেরকে বন্দী করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের পরিবারকে দেখাশোনা করা, তাদের প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া, একটি উম্মা হিসেবে মুসলিম জাতি হিসেবে আমাদের সমষ্টিগত দায়িত্ব। সাহাবীদের সময়ে সেই সময়কার ঘটনা থেকে আমরা দেখতে পাই কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার হাদিস থেকে তাবুকের যুদ্ধে তিনি যোগদান না করার কারণে মুসলিমরা তাকে বয়কট করেছিল, অথচ তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। এরপরে যুদ্ধে না যাওয়ার কারণে তিনি সামাজিকভাবে বয়কটের শিকার হয়েছিলেন, এমনকি কেউ তার সঙ্গে কথাও বলতেন। এভাবে অনির্দিষ্টকাল চলছিল, শেষ পর্যন্ত 50 দিনের মাথায় তার তওবা কবুল করা হয়েছিল। অথচ বর্তমান সময়ে আমাদের ভূমিকা হয়ে গেছে সম্পূর্ণরূপে বিপরীত, সম্পূর্ণ উল্টো। যারা দিনের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা বর্জন করছি, সামাজিকভাবে বয়কট করছি। এ সমস্ত মুসলিমরা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো না ভেবে আল্লাহর দিনের জন্য কাজ করে যাচ্ছেন, নিজেদের আরামায়শকে উৎসর্গ করে যাচ্ছেন, তাদেরকে আমরা বর্জন করছি, এবং এটা একটি বিশ্বাস ঘাতকতা আচরণ আর কিছুই নয়। এ প্রসঙ্গে একজন আরবি শায়খ তিনি তার নিজের দেশের একটি ঘটনা সম্পর্কে বলছিলেন, একজন মুসলিমার ঘটনা। তিনি বলছিলেন যে সেই শহীদের স্ত্রী, তিনি করতে না জানো দরজার কাছে আসো, আমি তোমাদেরকে সেই চিঠি করে নিয়ে দিচ্ছি। অমর মিত্রটা আরো বলতেন যে অমুক দিন পত্রবাহক রওনা দিবে তোমাদের চিঠি নিয়ে, কাজেই আমি কালি এবং কলম রেখে গেলাম, তোমরা চিঠি লেখো, এবং কেউ যদি লিখতে না জানো তাহলে আমাকে বলো, আমি তোমাকে চিঠি লিখে দিচ্ছি। অমর মিত্রটা রয়ে গেলেন, তিনি এভাবে মুসলিমদের পরিবারগুলো খোঁজ খবর নিতেন এবং যত্ন। পরবর্তী ঘটনা, অমর মিত্রটা তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তিনি দেখলেন যে একজন ব্যক্তি তিনি একজন মহিলার সঙ্গে কথা বলছেন, একজন পুরুষ একজন অপরিচিত মহিলার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। অমর ইবনে খাত্তাব এই দৃশ্য দেখে সেই ব্যক্তিকে তার হাতে যে ছুরি ছিল সেটাতে আঘাত করলেন। সেই লোকটি যৌবনে থাকে সেই অবস্থাতে এমনকি তাদের বৃদ্ধা বয়সে তিনি বাইতুল মাল থেকে হিন্দাকে অর্থ সামগ্রী প্রদান করেছিলেন ব্যবসায় বিনিয়োগ করার জন্য এবং সেই সময় মুসলিমদের মধ্যে এই বিষয়গুলো প্রচলিত ছিল। মহিলারা ব্যবসা বাণিজ্য করতে এবং অর্থ উপার্জন করতে ভোট দিতে পারত এবং হিন্দা এই কাজটি করেছেন আমাদের। এই বিষয়টি থেকে আমাদের কৃপায় জমুর মুস্তাদ তিনি মহিলাদের অধিকারের ব্যাপারে বেশ সচেতন ছিলেন, তাদের প্রয়োজন পূরণের ব্যাপারে বেশ সচেষ্ট ছিলেন। কিছু কিছু ঘটনায় হয়তো আমাদের সামনে মনে হতে পারে জমুর মুস্তাদ তার